কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে পাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা।